রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শের নমুনা। সেই নমুনা দেখে আমরা আমাদের আদর্শ ঠিক করব, সেই চরিত্র দেখে আমরা আমাদের চরিত্র গঠন করব। এটাই হবে আমাদের পণ, এটাই হবে আমাদের চরিত্র। আমি এখন নতুন ভাইদের জন্য কিছু সংশোধনী কথা বলব। আশা করি আপনারা আমার সহযোগিতা করবেন। যারা নতুন ভাই, নতুন ভাই বলতে যারা এই শ্রেণীর দর্শে প্রথম বসছেন, বাকি যারা পুরনো আছেন তারা আমাদের আচার আচরণ, এখানকার কথাবার্তা ইত্যাদি দেখেছেন শুনেছেন। নতুন যারা আসেন তারা সৌদি আরবে এসে মনে হয় যেন একটা উল্টো ভবনে এসে গেছি, মানে উল্টো জায়গা, এরা মুসলমান নয় মনে হয়। নতুন এসেছে মসজিদে, আমি যে মসজিদে ইমামতি করি মসজিদে তালা বন্ধ করতে হয়, জানেন এখানকার সরকারি নিয়ম তালা বন্ধ করে রাখতে হয়, যদিও শরীয়ত নিয়ম নয়, কিন্তু মসজিদের যে সমস্ত মালপত্র আছে সেগুলো হেফাজতের জন্য তালা বন্ধ করতে হয়। আমার ডিউটি, আমি তালা বন্ধ করব। আর সে বেচারি নতুন এসছে, নামাজ পড়ে যাচ্ছে, কি ব্যাপার, তাড়াতাড়ি করো। এই হুজুর নামাজ পড়তে নিষেধ করেন, নামাজ পড়তে নিষেধ তো করিনি, সবাই চলে গেছে নামাজ পড়ে, আপনি নতুন এসছেন বলছে। হ্যাঁ, তো নতুন মানুষের দেশ থেকে আসা এখানে একটু পরিবর্তন, না একটু না অনেক পরিবর্তন লাগবে, আকাশ পাতাল পার্থক্য লাগবে। আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখব, সেই প্রশ্নের মাধ্যমে আপনারা আপনাদের ভুল সংশোধন করে নেবেন। আমি বলছি 100% ভুল, এই জন্যই আমি বলছি, বিশেষ করে নতুন ভাইরা, পুরনো ভাইরা মুখে কথা বলবেন না। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের সৃষ্টিকর্তা কে, কথা বলুন জোরে, আল্লাহ, ঠিক, অন্য কেউ সৃষ্টি করেননি, রুজিদাতা কে, তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য, ঠিক, আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়, কোরবানি কার জন্য করি, ঠিক তো, যে আল্লাহর জন্য সিজদা করি কোরবানি করি সেই আল্লাহ কোথায় আছেন, আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি। আপনারা হাত তুলে, এই ক্যামেরা বদ্ধ হবে হাত, কিন্তু তবে লজ্জা করবেন না, আমাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, এই উত্তরে কে কে হাত তুলছেন দেখি, হাত তোলেন, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, ক্যামেরা বদ্ধ হোক, একদম মুখে লজ্জা রাখবেন না, মনে লজ্জা রাখবেন না, হাত তোলেন, যেটা বলছেন, যে বলছেন, যে উত্তর সঠিক, আল্লাহ সব জায়গায় আছেন, কোন জায়গায় আল্লাহ নেই বলুন, সব জায়গাতে আল্লাহ, আমি ঠিকই আল্লাহ নেই, আপনি যেখানে আছেন সেখানে সব জায়গাতে আল্লাহ আছে, এ একটা উত্তর যে আল্লাহ সব জায়গায় আছেন। দু নম্বর উত্তর, আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে আছেন, আল্লাহ তাআলা কোথায় আছেন, মুমিনের হৃদয়ে, কে হাত তুলুন, যে সঠিক উত্তর বলবেন হাত তুলুন, এটা তাহলে আল্লাহ কোথায় আছেন, মুমিনের হৃদয়ে, সব জায়গায় নেই, যারা সব জায়গায় বললেন তারা ভুল বললেন, আল্লাহ কোথায় আছেন, মুমিনের হৃদয়ে। তিন নম্বর উত্তর, আল্লাহ তাআলা কোথায় আছেন কেউ জানে না, কেউ বলতে পারবে না, আল্লাহ তাআলা কোথায় আছেন কেউ বলতে পারবে না, এই উত্তরে কে হাত তুলছেন দেখি, আছেন কেউ, দুবার ঠাগা হয়েছে, এবার তো আর কেউ তুলবে না আশা করি। হ্যাঁ, আল্লাহ কোথায় আছেন কেউ জানে না, কেউ সমর্থন করছেন এই কথাটাই, ব্যাস। আর একটা উত্তর বলি, আল্লাহ তাআলা সাত আসমানের ওপরে আরশে আছেন, এই উত্তরে কে হাত তুলছেন দেখি, হ্যাঁ হ্যাঁ একটু সবাই তুলছেন, তার মানে কি তিনটে চারটে কথাই ঠিক, লাস্টটা ঠিক আর আগেরগুলো সব ভুল। তাহলে দেখেন, যারা হাত তুললেন প্রথমে, আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ মোমেনের কলবে আছেন, আপনারা যারা হাত তুলেছেন তাদের ভোট কিন্তু কি হয়ে গেল, সংখ্যাগরিষ্ঠতা পেল না, সংখ্যাগরিষ্ঠতা পেল কে? আর রহমানু আলাল্লাহ আরশিস্তাওয়া, রহমান কোথায় আছেন? আরশের উপরে, আরশের সমুন্নত। অবশ্য বর্তমানে একটা বিতর্ক উঠেছে যে আল্লাহ আরশে সমাসীন আছেন বলা হবে না, সমাসীন মানে তারা বলছে বসে আছেন, না সমাসীন মানে বসা করবেন কেন আপনি? সমাসীন মানে যেমন আপনারা বলছেন সমুন্নত, সমুন্নত মানে কি? বা কোন বাঙালি, সাধারণ বাঙালি সমুন্নত বুঝবে? আল্লাহ আরশে আছেন, যেমন আল্লাহ আরশে আছেন, আরশের উপরে আছেন, আরশের উপরে সমাসীন আছেন, আসন, আরশ মানে হচ্ছে আসন, সেখানে আছেন। কেমন কেমন ভাবে আছেন জানি না, আমরা বলতে পারবো না। আল্লাহ সেখানে কিভাবে আছেন আমাদের দরকার নেই, আল্লাহ নিচের আসমানে নামেন বলতে পারবেন কেমন করে? আরশ কি খালি হয়? এসব প্রশ্ন কি দরকার আছে? অতএব সমাসীন কথাটা অনেকে বলছে বাংলা জানে না, যারা বাংলা জানে না তারা সমাসীন ব্যবহার করে। সমাসীন মানে বসা, না কে বললো বসা? তুমি জোর করে বসা মানে করো তাহলে পরে ভুল, বসা বলা হবে না, আল্লাহ আরশে আছেন বাস। কেমন আছেন, কিভাবে আছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন আমরা জানি না। ওকে, আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে, সব জায়গায় আল্লাহ নেই, আল্লাহ সব জায়গাতে আল্লাহর দৃষ্টি আছে, সব জায়গায় আল্লাহর সাহায্য আছে, সব জায়গায় আল্লাহর এলিম বা জ্ঞান আছে, মনে থাকবে। ব্যাস দু নম্বরে যাই, আবার হাত তুলবেন আপনারা, আপনারা দেশ থেকে এসেছেন নতুন নতুন, আপনারা জানেন আল্লাহ নিরাকার, কথাটা ঠিক না ভুল? আর যারা বলছেন ঠিক তারা হাত তোলেন, হাত তোলেন ছেড়ে, নিরাকার আর তুলবেন না আশা করি, কারণ ঠগা হয়ে গেছে। আল্লাহ নিরাকার অধিকাংশ মানুষ জানে বা সব মানুষই জানে আল্লাহ নিরাকার। নিরাকার মানে কি? যার কোনো আকার নেই, যেমন বাতাস, যেমন গ্যাস, এর কোনো আকার নেই। যে জিনিস দেখা যায় না সে জিনিসের আকার হয় না, তাই না? অতএব আল্লাহকে দেখা যায় না, আল্লাহর আকার নেই, আল্লাহ তাআলাকে দেখা যায় না, যায় না। পীর সাহেবরা তো আল্লাহকে দেখেন, দেখেন না? পীর সাহেবদের সঙ্গে তো আল্লাহ কথা বলেন, পীর সাহেবদের মজলিসে জলসায় নাকি আল্লাহ হাজির হন, আউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলার যে নিরাকার এই কথাটা বিশাল ভুল, আল্লাহর আকার আছে, কেননা আল্লাহকে দেখা যাবে, যখন দেখা যাবে তখন তার আকার আছে। তাহলে বলবো আকারটা কেমন সেটা কে বলবে? সেটা আল্লাহ, আল্লাহ জানেন, আল্লাহর আকার আল্লাহ জানেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, তার মতো কোনো কিছুই নেই, আপনি যেমন কল্পনা করবেন সেরকমই আল্লাহ তাআলা নন। অতএব আপনি আল্লাহর আকার কল্পনা করতে পারেন না, নামাজে দাঁড়িয়ে আপনি আল্লাহকে দেখেন না? দেখেন না। এহসান বলা হয়েছে আমাদের, ইসলাম ইমান এহসান, এহসান যে শেষ পর্যায়ে, এহসান মানে কি? এমন ভাবে আল্লাহ ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। যেন শব্দ কেন বলা হয়েছে? আসলে না, যেন আপনি আল্লাহকে দেখছেন। এবার যদি আপনি যেন আল্লাহকে দেখছেন বলে চোখ বন্ধ করে একটা আকার, একটা মূর্তি, ভাই আমি আল্লাহকে দেখতে পেয়েছি, আল্লাহকে সিজদা করছি, তাহলে হলো, তাহলে তো মূর্তি পূজক হয়ে গেলেন। খবরদার আল্লাহর আকার কল্পনা করবেন না, কারণ যতই তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো আলাদা। কারণ লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই, আপনি কি কল্পনা করবেন? অতএব আল্লাহর আকার কল্পনা করা যাবে না, তবে আল্লাহর আকার আছে, কেননা দেখা যাবে। কখন দেখবেন আপনারা? আল্লাহ আকবার। জান্নাতে সব থেকে বড় নিয়ামত কি? আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। রোজ হাসরে আল্লাহ মোরে দিও গো দিদার, ওই যে নজরুলের কবিতা, আবার ওই নজরুলই আবার অন্য জায়গায় বলছেন নিরাকার। তো যাই হোক, তারা জানে না, যারা জানে না তারা কখনো বলে দেখা যাবে, কখনো বলে নিরাকার, কিন্তু আমরা জানি যা দেখা যাবে তা সাকার, নিরাকার না। আকার আল্লাহর আকার আছে, আল্লাহকে দেখা যাবে ইনশাআল্লাহ, আমরা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখব এবং আল্লাহর চেহারা দর্শন করে সমস্ত নিয়ামতকে ভুলে যাব। সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ তাআলার আকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন, স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখেছেন, কিন্তু আল্লাহর নবী বয়ান দেননি যে আল্লাহ তাআলা কেমন। অতএব কেমনত্ব নিয়ে আমরা প্রশ্ন করব না, আল্লাহকে আমরা ইনশাআল্লাহ দেখব, অতএব আল্লাহর আকার আছে। এই শ্রেণীর আরও বহু ধারণা আছে, দেশ থেকে এসে এখানে উল্টো লাগবে, কিন্তু আস্তে আস্তে ইনশাআল্লাহ যখন আপনি কিছুদিন থাকবেন, দুবছর চার বছর পাঁচ বছর, যদি আপনার মন উদার হয় তাহলে দেখবেন যে হ্যাঁ আমরা ভুল পথে ছিলাম, সঠিক পথে এসেছি। আর যদি গোড়া হন তাহলে পথ পাবেন না। দ্বার বন্ধ করে দিয়ে মিথ্যাটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি। যদি মিথ্যাটাকে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দেন তাহলে সত্য ঢুকবে না। কিন্তু দরজা যদি উন্মুক্ত রাখেন, মনে দরজা খোলা রাখেন, মন যদি উদার হয় তাহলে ইনশাআল্লাহ বহু কিছু বুঝতে পারবেন। আর একটা ভুল আমি ভাঙিয়ে দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে সিজদারত ছিলেন, এমন সময় আবু জেহেল বলল, কে আছো যে মুহাম্মদের ঘাড়ে কি চাপিয়ে দেবে? উটের ভুঁড়ি। উটের ভুঁড়ি চাপিয়েছিল ওই নবীজির ঘাড়েতে আব্দুল্লাহ আব্দুর রহমান। সুবহানাল সালাল জুজুর, আল্লাহ নবীর ঘাড়ে কি রাখা হয়েছিল? হ্যাঁ আব্দুল্লাহ আব্দুর রহমান, মা হুয়া সালাল জুজুর, যেটার ভেতরে পায়খানা থাকে, ময়লা থাকে, সেটা মাসিমা, গর্ভাশয়, রেহেম যেটা। তাহলে যদি উটের ভুঁড়ি বলি এটা ঠিক হবে না? ভুলাবে। কিন্তু অধিকাংশ মানুষ আলেম ওলামা সব ওয়াজ করে উটের ভুঁড়ি, উটের ভুঁড়ি। ভুঁড়ি মানে কি? যার ভিতরে ওই যে ঘাসগুলো থাকে, বলছে সেই ভুঁড়ি চাপিয়ে দিল, আল্লাহর নবী উঠতে পারেন না, খুব কষ্ট, অনেক ভারী তো উটের ভুঁড়ি, মানে বিশাল ব্যাপার। আর সে যুগের লোকেরা হয়তো ভুঁড়ি খেত না, ফেলে দিত, তাই না? কিন্তু আসলে উদ্দেশ্য উটের ভুঁড়ি না, সালা মানে হচ্ছে, যেমন এরা বলল এরা মদিনায় পড়ে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, সালা মানে হচ্ছে যে যে পর্দার ভিতরে বাচ্চা থাকে, মাসিমা বলে, গর্ভাশয় বলে, বা ফুল বলতে পারে না, হ্যাঁ, তো যাই হোক, নামাজ ওখানে প্রশ্ন পাক না পাকে সে অন্য ব্যাপার, কারণ আমরা জানি যে জিনিস যার গোস্ত হালাল। আর তখন ইসলাম আসেনি, তখন ইসলাম পরিপূর্ণতা পায়নি, অতএব তখন যেটা হয়েছিল, ঘটনাটা ঘটেছিল, সেটা পাক না পাক, অবশ্য আল্লাহ রসুল নামাজ পড়ছেন নিশ্চয়ই বিধান ছিল, তবে আমরা জানি যে পশুর গোস্ত হালাল, সে পশুর পোশাব পায়খানা, এখানে বললে পরে অনেকে অবাক হয়ে যাবে, কারণ মজহাবে আছে নাপাক, আর আমরা বলি পবিত্র, নাপাক না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, যেমন বলছেন নামাজ, তবে সেখানে পোশাব পায়খানা ছিল না, সেখানে কি ছিল? শুধু মাসিমাটা, সেখানে হয়তো রক্ত থাকবে, সে যাই হোক। এখন কথা হলো কি, যেটা প্রচলিত ভুল প্রায় জায়গায় শোনা যায়, হুজুররা বলে থাকেন যে উটের ভুঁড়ি চাপিয়েছিল মুনবীজির মাথাতে, তো উটের ভুঁড়ি না, ভুঁড়ি কি বলতে হবে? গর্ভাশয় বা ফুল, উটের ফুল ওই যে মাসিমা, যেটা যেহেতু উটের বড় হয়, বড় হয়, সেটা চাপিয়ে দিয়েছিলেন, তারপরে তিনি সিজদায় ছিলেন, তারপরে কেউ না সরাই, যেহেতু কাফেররা সেখানে হাসাহাসি করছে, হ্যাঁ চাপিয়ে দিয়ে খুব হাসাহাসি করছে, এমন অবস্থায় একজন সম্ভবত আব্দুল্লাহ বিন মাসুদ, তিনি গিয়ে ফাতেমাকে খবর দিলেন যে তোমার আব্বার সাথে এই অবস্থা হচ্ছে। ফাতেমা ছুটে মানে ভর্সনা করতে করতে তিনি এলেন এবং আব্বার মাথা থেকে সেই ফুলটাকে সরিয়ে দিলেন। তো যাই হোক, এই হচ্ছে, আপনাদের আর সময় নেব না, কারণ সময় শেষ হয়ে গেছে আমাদের। ইনশাআল্লাহ আমাদের দর্শে এলে, আমাদের কাছে এলে আমরা আপনাদেরকে ভুল শেখাব না, আর যদি মনে করেন ভুল তো চ্যালেঞ্জ করতে পারেন, আমরা মেনে নেব। যদি বলেন হুজুর আপনি ভুল বললেন, গত সপ্তাহে ভুল বলেছিলেন কি গত মাসে ভুল বলেছিলেন, মেনে নেব। এবার হয়তো আপনারা আমাদের কাছে চ্যালেঞ্জ না করে আপনারা আপনাদের হুজুরদের কাছে গিয়ে বলবেন হুজুর এরকম শুনলাম, তখন হুজুররা হয়তো পাল্টে দেবে, তখন তারা বলবে না আমাদেরটাই ঠিক, কারণ নিজের রাম কেউ টক বলবে না, হ্যাঁ সবাই বলবে আমার রাম হচ্ছে রাজশাহী আম, যদিও আম হয়েছে চট্টগ্রামে, তাই না? রাজশাহীতে খুব আম প্রসিদ্ধ, তাই না? আল্লাহ আকবার, আম চম কি বলে, ঘি চমচম, ক্ষীর চমচম, কত রকম আমের নাম আছে। যাই হোক, কথা হলো কি, আমরা ইনশাআল্লাহ ভুল শিক্ষা দেব না, কারণ আমাদের, আমরা যে পরিবেশে আছি এখানে শিরিক নেই, বিদাত নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে এখানে সিরাক শিরিক বিদাত মুক্ত। এই জন্য অনেক ভাই নতুন এসে প্রশ্ন করছেন, হুজুর এদেশে কি অলিয়া উলিয়া নেই? কেন, কি হলো? বলছে একটাও মাজার দেখা যায় না। মক্কা থেকে মদিনা, তারপরে এখানে রিয়াজ থেকে যাচ্ছি, মজমা থেকে যাচ্ছি, রাস্তাতে একটাও মাজার নেই, এদেশে কি অলি নাই? এদেশে আল্লাহর অলি নেই না? শুধু বাংলাদেশই আছে যেখানে ঘন ঘন ঘন ঘন। আরে বাংলাদেশে তো ন্যাংটারাও অলি, ন্যাংটা হয়ে যারা ইজ্জত দেখিয়ে বেড়ালো, সরম কি বলে লজ্জাস্থান দেখিয়ে বেড়ালো, তারও কবর হয়েছে, সেটা মাজার হয়ে গেছে আল্লাহর অলি, সেখানে লোকে পয়সা দেয়। আল্লাহ মুস্তাহান, এদেশে কি নেই? আছে, কিন্তু কবরের উপরে ঘর বানানো, মাজার বানানো হারাম, নিষেধ, শিরকের আড্ডা। এই জন্য তৌহিদের দেশে এটা নেই। আপনারা সৌদি আরবকে গালি দেন, সমস্যা নেই, গালি দিতে পারেন, খুব গালি দেন। সৌদি আরব অমক তমক, ইহুদির দালাল, আমেরিকার দালাল, অমক তমক, বহু কিছু বলতে পারেন, কিন্তু এগুলো আপনি গায়ের ঝাল মেটাবার জন্য, আসলে কতক লোক আছে না গায়ের ঝাল মেটাবার জন্য গালি দিয়ে দেয়, কিন্তু সে নিজের ভিতরে জানে যে হ্যাঁ সত্য কোথায় আছে। সত্যের সামনে, সূর্যের সামনে দুদিন চার দিন এক সপ্তাহ মেঘ থাকতে পারে, কিন্তু মেঘ দেখে কেউ করিস নেভয় আড়ালে তার সূর্য হাসে, মেঘ সরে যাবে একদিন না একদিন, সত্য উদ্ঘাটিত হবে, সূর্যের মতো সূর্য আলো ছড়াবে। সেরকম আপনারা থাকেন, আস্তে আস্তে আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তর্ক করছেন, অনেকে তর্ক করছেন, অনেকে আসছেন না, বলছে না ওখানে যাস না, মানা করছে, নিষেধ করছে, বলছে ও বক্তব্য দেওয়া যাস না, তোর ইমান খারাপ হয়ে যাবে, ওরা অমক ওরা তমক, কেউ বলছে ওয়াহাবি, কেউ বলছে অমক, নানা রকম। কিন্তু যদি আপনি উদার হন, মনের দরজা খুলে দেন, ইনশাল্লাহ আসুন, এসে আমি তো বললাম চ্যালেঞ্জ করুন, যে আমি ভুল বলছি বা আমাদের কেউ ভুল বলছে, আপনি প্রমাণ করুন। আমাদের যে ভাইদের সঙ্গে লোকেরা তর্ক করে শুধু শুধু মানে নিজের মুখের জোরে কিংবা দাপটের জোরে তাকে দাবিয়ে দেবেন, এটা করবেন না, এটা ভুল কথা। কারণ অবশ্য পারবেনও না, কারণ দেশের ব্যাপার আলাদা, এখানে ব্যাপার আলাদা, এখানে একটা সিস্টেম আছে। যদি আপনি বেশি দাপাদাপি করেন তো আপনারই মানে বাতিটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, তো সেইভাবে সতর্ক হয়ে থাকতে হবে। আর বাইরে থেকে ঘরে বসে রাজার মাকে গালি দেওয়া হয়, তাই না? এই জন্য ফেসবুকে কত গালি দেওয়া হচ্ছে সৌদি আরবকে, কিন্তু সেই যখন হজ করতে আসবে, কিংবা হ্যাঁ সৌদি আরবের নোটটা খুব মিষ্টি, সৌদি আরবের নোট খুব মিষ্টি, আসার জন্য ছটফট করছে যে গালি দিচ্ছে সৌদি আরবকে, তখন যখন আসবে এসে তো গালি দাও তো দেখি, তখন গালি দেবে না, কারণ স্বার্থ বড় বালাই, বুঝতে পাচ্ছেন, গরজ বড় বালাই। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ইলমি মজলিসে আসি, কারণ ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ, ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ, এই শ্রেণীর ইলম, ইলিম শিক্ষা করা ফরজ, সেই ফরজে পালনের দায়িত্ব যেন আমরা বহন করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা। সবাই বলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, কোরআনের শিখানো দোয়া। আল্লাহ তাআলা নবীকে শিখছেন, ওয়া কুর, হে নবী আপনি বলুন রব্বি জিদনি ইলমা। অতএব সবাই দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমার ইলম বেশি করে দাও, আমার ইলম বাড়িয়ে দাও, আমার ইলম জায়দা করে দাও। রব্বি জিদনি ইলমা। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।